sa lu phi ya le ku bwa chi rin ku a te ywe na ni jo se ni twi ni a bo ri nya ni ka za nge ya pyo yo shwin ma me nai ku a sin ku za ti ni do ko ya ywa u we ยามีมณีเด้ดอยะวารินดอยะธานีเอมาเอริกะอสลุผิดยะเรกูบวาฉิรินกูอะเตยเวงานิจโยเซเนตวินอะพอริมยามีกะซาเกยะเปียวเปียวชวินมะเมไนมูอะสิน ไม่ไหนมาสิไม่ไหนมาสิ sin ya de lu wi be yo du long ni te tin ta nge che a pao mi ku ma mi ra yong ni ni ku ta khwet ta nge yin ta khaw ta kha a yau la bu ra